কোরআনের পাত ধরে এসো হে মমি, বলেন খোদায়ালি শান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, কোরআনের পাত ধরে এসো হে মমি, বলেন খোদায়ালি শান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, দিবানী শুকর কর, দিবানী শুকর কর, মোরে ভুল যেও না কো, দু জাহানে সফল হতে সদা মোরে ডাকো, বিপদে আপদে ধৈর্য ধরিলে, বিপদে আপদে ধৈর্য ধরিলে, পাবে তার প্রতিদান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, কোরআনের পাত ধরে এসো হে মমি, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, মরীচিকার পিছনে সদা মুক্ত হয়ে ছুটেছো, সফলতা পাবে না কখনো সে ভাবে, সফলতা পাবে না কখনো সে ভাবে, হবে শুধু তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, কোরআনের পাত ধরে এসো হে মমি, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে কর সরণ দেবতার প্রতিদান।